বিসমিল্লাহিরাহমানিরাহিম। মানব সভ্যতা শুরু হতে সাহিত্য ও সংস্কৃতির প্রতি মানুষের দুর্বলতা স্বভাবজাত। সৃষ্টির সেরা জীব মানুষের হৃদয় কুসুমের চাহিদা পূরণে সাহিত্য সংস্কৃতির ভূমিকা অনন্য। সুর ও শৈলীর মাধ্যমে মানব হৃদয়কে আকৃষ্ট করে অনেক দুর্বোধ্য কথাও সহজে চিন্তার গভীরে পৌঁছে দেয়া যায়। আর তাই তো মানব সভ্যতা শুরু হতেই মানব সমাজে সুর ও সাহিত্যের কদর রয়েছে। কিন্তু আজ অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, মানব সভ্যতার প্রকৃত দুশ্মন বস্তুবাদী মহল অপসংস্কৃতির মহাজালে মহাচ্ছন্ন করে মুসলিম সমাজকে করছে পথচ্যুত, পরিণত করছে নীতি জ্ঞানহীন, দায়িত্ববোধহীন, ভোগবাদী জড় পদার্থে। পরাজিত ও ধ্বংসোন্মুখ বাঙালি মুসলিম জাতিকে পতনের ধারা থেকে ফিরিয়ে এনে দায়িত্ববোধে উজ্জীবিত করতেই আইনউদ্দিন আল আজাদের প্রথম পরিবেশনা দুর্নিবার ইসলামী সঙ্গীতের একটি অনুপম ক্যাসেট। আই মুজাহিদ, আই শুটে আই, খোদার পথে জীবন বিলাই। আই মুজাহিদ, আই শুটে আই, খোদার পথে জীবন বিলাই। আই মুজাহিদ, আই শুটে আই, খোদার পথে জীবন বিলাই। আল কোরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজল মধুর। আল কোরআনের বিপ্লবী সুর কণ্ঠে নবীর বাজল মধুর। খোদার দেওয়া সেই জীবনী এই জীবনে পালতে যে চাই, খোদার দেওয়া সেই জীবনী এই জীবনে পালতে যে চাই। আই মুজাহিদ, আই ছুটে আই, খোদার পথে জীবন বিলাই। এই দেশেরই বাঁকে বাঁকে লক্ষ শহীদ ডাকছে তোকে, এই দেশেরই বাঁকে বাঁকে লক্ষ শহীদ ডাকছে তোকে, তবুও কি তুই থাকবি বেহুশ, সেই কথারই জবাব যে চাই। তবুও কি তুই থাকবি বেহুশ, সেই কথারই জবাব যে চাই। আই মুজাহিদ, আই ছুটে আই, খোদার পথে জীবন বিলাই। মোরা মজলুম শত আঘাতে করব নিপাত বজ্রাঘাতে, মোরা মজলুম শত আঘাতে করব নিপাত বজ্রাঘাতে, ইমান নিয়ে এ ধরাতে বাঁচার মতো বাঁচতে যে চাই। ইমান নিয়ে এ ধরাতে বাঁচার মতো বাঁচতে যে চাই। আই মুজাহিদ, আই ছুটে আই, খোদার পথে জীবন বিলাই। আই মুজাহিদ, আই ছুটে আই, খোদার পথে জীবন বিলাই। আই মুজাহিদ, আই ছুটে আই, খোদার পথে জীবন বিলাই।